বস রজনী, যায় যেন এমনি দেখেছি প্রভাতে মুখ সজনী। দিবস রজনী, যায় যেন এমনি দেখেছি প্রভাতে মুখ সজনী। শুনে নে রে তোরা ও যে মন চোরা, শুনে নে রে তোরা ও যে মন চোরা, ও আকাশে পূর্ণিমা যে দিনের দিন মনি দেখেছি প্রভাতে মুখ সজনী। মনে ধরেছি যে কি হবে হারালে, দু চোখের দৃষ্টিকে তাই রাখি না আড়ালে। মনে ধরেছি যে কি হবে হারালে, দু চোখের দৃষ্টিকে তাই রাখি না আড়ালে। মনে ধরেছি যে এমনি মরণে মরেছে কজনে, এমনি মরণে মরেছে কজনে, এ মরণ জীবনেরই সুরের সুরধুনি দেখেছি প্রভাতে মুখ সজনী। দিবস রজনী, যায় যেন এমনি দেখেছি প্রভাতে মুখ সজনী, দেখেছি প্রভাতে মুখ সজনী।